তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, আদম নূহ যেমন করে গে দুঃখের দিনে তোমায় গেল পে, আদম নূহ যেমন করে গে দুঃখের দিনে তোমায় গেল পে, তেমনি আমি হৃদয় ঢেলে, তেমনি আমি হৃদয় ঢেলে গাইব সুরে সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, আমি কি আর ভুলে যেতে পারি, বলবে তুমি কষ্ট করে ভারী, আমি কি আর ভুলে যেতে পারি, বলবে তুমি কষ্ট করে ভারী। সুখের লোবান ছড়িয়ে দিবে, সুখের লোবান ছড়িয়ে দিবে তুমি হৃদয় পুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। যদি তুমি বকুল ছড়া সাজে গন্ধ ছড়া আমার কাজে কাজে, যদি তুমি বকুল ছড়া সাজে গন্ধ ছড়া আমার কাজে কাজে, দুনিয়ায় আমার বেহেশত হবে, দুনিয়ায় আমার বেহেশত হবে তোমার নূরে নূরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে। তুমি আড়াল পেতে কেমনে রবে দূরে, বলবে তুমি এই তো আমি আমার গানের সুরে।